الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام حضرات العلماء الكرام সম্মানিত শ্রী সমাজ জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে আয়োজিত এই মুবারক সমাবেশে আমরা সমবেত হয়েছি পবিত্র সীরাতুন নবী বিষয়ের উপর আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য। তাই আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ, তারপর কৃতজ্ঞতা প্রকাশ করি জমিয়তে উলামায়ে ইসলামের যে জমিয়ত আমাদেরকে এই মুবারক সমাবেশে সমবেত হওয়ার এবং রসুলের পবিত্র সীরাত সম্পর্কে আলোচনার বরকত লাভ করার সৌভাগ্য দান করে সুযোগ করে দিল। মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সীরাতুন নবী বলা হয়। এ পৃথিবীতে আমাদের মহানবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস ছিল 63 বছরের। এই 63 বছরে তার শিশুকাল অতিক্রান্ত হয়েছে, তরুণকাল অতিক্রান্ত হয়েছে, যৌবনকাল অতিক্রান্ত হয়েছে, প্রৌরত্বে পদার্পণ করেছিলেন, ব্যক্তি জীবন যাপন করেছিলেন, পারিবারিক জীবন যাপন করেছিলেন, সামাজিক জীবন যাপন করেছিলেন, রাষ্ট্রীয় জীবন যাপন করেছিলেন, আন্তর্জাতিক জীবন যাপন করেছিলেন। মহানবীর জীবনের প্রতিটি ধাপ, প্রতিটি অধ্যায়, প্রতিটি অংশ আমাদের জন্য আদর্শ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে, সরাসরি রাসূলের সত্তাকেই আল্লাহ আমাদের জন্য আদর্শ বলেন। বলেছেন রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ, সরাসরি রসুলের সত্তায় এমন কিছু কথাবার্তা, এমন কিছু কার্যকলাপ পাওয়া যাবে যেগুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক কাজ আছে যে কাজগুলি অন্য লোকে অনুকরণ করবে দূরের কথা, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন লোকে অনুসরণ করার অনুকরণ করার ক্ষমতাই রাখে না, আর কারো সাধ্য নাই এই কাজগুলির অনুকরণ করার। এর এক দুইটা উদাহরণ বুঝুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হননি। আপনারা কি মনে করেন রাসূলের এই কাজটা আর কেউ অনুকরণ করতে পারবে? অনুকরণ করা সাধ্যই নাই অনুকরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুলের শিশুকালে শিশু থাকাকালে দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ পান করতেন, তখন এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। রাসূলের এই কাজটা কি অন্য লোকে অনুকরণ করতে পারবে? অন্য লোকে অনুকরণ করতে পারবে? এভাবে দীর্ঘ 63 বৎসরের জিন্দেগি বিশ্লেষণ করলে দেখা যাবে রাসূলের জীবনে এমন অনেক কাজ আছে যে কাজগুলি অন্য লোকে অনুকরণ করার জন্য ইসলাম নির্দেশ দিবে দূরের কথা, অন্য কোন লোকের পক্ষে সেই কাজগুলি অনুকরণ করার ক্ষমতাই নাই। সুতরাং প্রশ্ন জাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আমাদের জন্য আদর্শ রয়েছে, অনুকরণ করার জন্য আদর্শ না না করার জন্য আদর্শ? অনেক কাজ তো ভাবা যায় অনুকরণযোগ্য নয়, আদর্শ কিভাবে হলেন? আজকে শুধু এই একটি প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আবার কিছু কাজ এমন আছে রাসূলের জীবনে, এমন কাজ এমনও কিছু কাজ আছে যেগুলি ইচ্ছা করলে অন্য লোকে অনুকরণ করতে পারবে কিন্তু ইসলামী শরীয়তে তার অনুমতি নাই। রাসূলের জীবনে এমন কাজও আছে যেগুলি ইচ্ছা করলে অন্যরা অনুকরণ করতে পারবে কিন্তু ইসলামী শরীয়তে পারমিশন নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে 9 বিবি রেখেছিলেন। একত্রে রাসূলের কতজন বিবি ছিল? 9 জন। অন্য লোকে কি ইচ্ছা করলে একত্রে 9টা বিয়া করতে পারবে না? ইচ্ছা করলে 9টা বিয়া করতে পারবে? পারবে, ইচ্ছা করলে পারবে। একজন লোকে যদি ইচ্ছা করে যে আমি 9টা বিয়া করব, পারবে কিন্তু শরীয়তে পারমিশন নেই। পারবে না, পারমিশন নেই, পারমিশন নেই। এখানেও কিছু আনুষঙ্গিক কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ফানতিহু মা তোয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফা ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান আল আয়া। তোমরা প্রয়োজনে 2 বিয়া করতে পারো, 3 বিয়া করতে পারো, 4 বিয়া করতে পারো, এর বেশি একত্রে নও। তবে একাধিক বিয়া যারা করবে তাদের জন্য সকল স্ত্রীকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সকল স্ত্রীকে সমান সমান সময় দিতে হবে, সকল স্ত্রীকে সমান মানের পোশাক দিতে হবে, সমান মানের বাসস্থান দিতে হবে, সমান মানের খানা দিতে হবে। এই সাম্য, একাধিক স্ত্রীর মধ্যে ইসলামের বিধান মতে যে সাম্য প্রতিষ্ঠার আদেশ আছে, এই সাম্য যারা প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহ বলেন তাদের জন্য একের বেশি বিয়া করা হালাল নয়। আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান আল্লাহর কথার অর্ধেকটা স্মরণ রাখছে, অর্ধেকটা ভুলে গেছে। 4 বিয়া করণ যায় স্মরণ রাখছে, সাম্য রাখতে পারলে পারলে না না পারলে, সকল বিবিকে সমানভাবে চালাতে পারলে না না পারলে, ওইটা ভুলে গেছে কোরআনের বিধানের এক অংশ, ভুলে গেছে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান একাংশ স্মরণ রেখেছে। যাই হোক, সেটা অভিন্ন কথা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্য বজায় রাখার স্বার্থে প্রতিটি মুসলমান পুরুষের জন্য একত্রে চার বিবি রাখার পারমিশন দিয়েছেন, এর বেশি নয়। নবীকে কেন নয় বিবি রাখার পারমিশন দিলেন? এই প্রশ্নের প্রধানত দুই জবাব। একটা জবাব হইল, হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে আল্লাহ 4000 বাহাদুর পুরুষের শক্তি দান করেছিলেন। মুহাম্মদ রাসূলের শরীরে কতজন পুরুষের শক্তি ছিল? সাধারণ পুরুষের না বাহাদুর পুরুষের? 4000 বাহাদুর পুরুষের শক্তি ছিল। এবার বলুন তো, একজন সাধারণ পুরুষ যদি 4টা স্ত্রী রাখতে পারে, তাহলে 4000 পুরুষ কতজন স্ত্রী রাখার অধিকার পায়? 16000। সুতরাং যুক্তিসঙ্গত ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর 16000 স্ত্রী রাখার অধিকার ছিল। কি পরিমাণ স্ত্রী রাখার অধিকার ছিল? কমসে কম কমপক্ষে 16000 স্ত্রী রাখার অধিকার ছিল। কিন্তু যে সমাজে তিনি জীবনযাপন করেছিলেন, যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওই সমাজের সাধারণ লোকেরা অর্থাৎ এইরকম আলাদা বৈশিষ্ট্যের শারীরিক অধিকারী না হইয়া শত শত মেয়ে লোকদেরকে স্ত্রী রূপে বন্দী করে রাখত, যাদের হক আদায় করতে পারত। এই কুপ্রথার বিরুদ্ধে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা দিলেন, শত শত বিবিকে স্ত্রী বানাইয়া রাখা যাবে না। এবার যদি নিজেই 16000 স্ত্রী রাখেন, অন্যরা প্রশ্ন করার সুযোগ পাবে কিনা যে আমাদেরকে 300 বিবি রাখতে দিলেন না, আপনি 16000 রাখলেন কেন? তারা তো আর রাসুলের মর্যাদা বুঝত না, তারা শুধু বাহ্যিক দিকটা দেখবে যে আমাদেরকে 200 বিবি রাখতে দিলেন না, আপনি 16000 বিবি রাখলেন কেন? এই কারণে সমাজ সংস্কারের মহান উদ্দেশ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তিসঙ্গতভাবে 16000 বিবি রাখার অধিকারী হওয়া সত্ত্বেও মাত্র 9 জন বিবি রেখেছিলেন। বুঝে থাকলে বলুন তো, উম্মতের জন্য কত বিবি একত্রে রাখার অনুমতি আছে? রাসূলকে 4-এর বেশি বিবি রাখার অনুমতি দেওয়া হইল কেন? উম্মতের মতো শক্তি ছিল রাসূলের গায়ে না 4000 গুণ বেশি? এর এক কারণ যে আল্লাহর রাসূলকে 4-এর বেশি বিবি একত্রে রাখার অনুমতি কেন দেওয়া হল। আরেকটা কারণ, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, মর্মার্থ হল আল্লাহ আমাকে শিক্ষক রূপে পাঠিয়েছেন, আমি সমস্ত উম্মতের জন্য শিক্ষক উস্তাদ, উম্মতের পুরুষের জন্য রাসূল উস্তাদ, উম্মতের নারীদের জন্য রাসূল উস্তাদ, সাহাবায়ে কেরামের জন্য রাসূল উস্তাদ, আপনাদের জন্য রাসূল উস্তাদ। ব্যবধান শুধু, সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন তিনি ডাইরেক্ট, আর আপনাদের উস্তাদ ইনডাইরেক্ট। সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন তিনি কারো মাধ্যম ছাড়া, আর আপনাদের উস্তাদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের মাধ্যমে। সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন তিনি পরোক্ষ প্রত্যক্ষ, আর আমাদের উস্তাদ হইলেন রাসূল পরোক্ষ। রাসূল সাহাবায়ে কেরামের প্রত্যক্ষ উস্তাদ ছিলেন, আর আমাদের পরোক্ষ উস্তাদ। উস্তাদ তো সমস্ত উম্মতের যে উম্মতের উস্তাদ, তিনি পুরুষদের জন্য তিনি উস্তাদ, নারীদের জন্য তিনি উস্তাদ। অথচ রাসূল একজন পুরুষ ছিলেন তো, আপনারা কি বলেন? না, নারী ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলের বিশেষ দুইটা বৈশিষ্ট্য ছিল। একটা বৈশিষ্ট্য ছিল মানুষের জন্য নবী হবেন মানুষ, আর একটা বৈশিষ্ট্য ছিল মানুষের জন্য নবী হবেন পুরুষ। মানুষের জন্য মানুষ নবী, মানুষের জন্য পুরুষ নবী। সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ মানুষ ছিলেন কিনা? মানুষ ছিলেন। সমস্ত নবীগণ পুরুষ ছিলেন কিনা? পুরুষ ছিলেন। এখানেও প্রশ্ন আছে, মানুষের জন্য আল্লাহ মানুষ নবী পাঠাইলেন, আবার নারী পুরুষ সকলের জন্য যদি নবী পাঠাইলেন তাহলে পুরুষের জন্য পুরুষ নবী আর নারীর জন্য নারী নবী না পাঠাইয়া নারী পুরুষ সকলের জন্য পুরুষ নবী পাঠাইলেন কেন? এই সকল প্রশ্নের জবাব একদিনে দিয়া শেষ করা যাবে না। সবগুলি প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আজকে আমরা শুধু আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে, মূল প্রশ্নের জবাবের দিকে লক্ষ্য রেখে আলোচনা অগ্রসর করার চেষ্টা করি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ বলেছেন আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, অথচ রাসূলের জীবনের অনেক কাজ অনুকরণ করার ক্ষমতাই আমাদের নাই, আর অনেক কাজ অনুকরণ করার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। তাহলে যার কাজের অনুকরণ করার ক্ষমতা নাই অথবা অনুমতি নাই তার মধ্যে আমাদের জন্য কি আদর্শ আছে, কেন কি অনুসরণ করব, কি অনুকরণ করব, এই প্রশ্নের জবাবটা শুধু আজকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। যাই হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের পুরুষের জন্য উস্তাদ, নারীদের জন্য অথচ তিনি নিজে পুরুষ, অথচ নারীদের জীবনে অনেক কিছু শিকার মতো ব্যাপার আছে উস্তাদের কাছে, কিন্তু কোন পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা। নারীদের জীবনে অনেক কিছু শিখার মতো আছে তবে পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জা, আপন ভাইয়ের কাছেও শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, আপন চাচার কাছেও শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, আপন মামার কাছেও শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, নিজের পিতার কাছেও শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। বুঝে থাকতে বলুন তো, মেয়েদের জীবনে এমন কোন বিষয় আছে কি নাই? অনেক আছে। রাসূল তো হইলেন পুরুষ, আর উম্মতের মধ্যে নারীও আছে। রাসূল পুরুষ, উম্মতের উস্তাদ, উম্মতের মধ্যে নারীও আছে, আর নারীদের জীবনে এমন বিষয় আছে যা পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। তবে একজন পুরুষ আছে জগতে যার কাছে নারীদের জন্য কোনো কিছু শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়, তিনি হইলেন একমাত্র স্বামী। বাবার কাছে কোনো, বাবার কাছে যে সমস্ত বিষয় নারীর জন্য শিক্ষা করা লজ্জা, স্বামীর কাছে সেইগুলি শিখতে যাওয়া লজ্জা নয়। চাচার কাছে, মামার কাছে, ভাইয়ের কাছে নারীদের যে সমস্ত বিষয় শিখতে যাওয়া লজ্জা, স্বামীর কাছে সেইগুলি শিখতে যাওয়া লজ্জা নয়। তাহলে জগতে নারীদের জন্য একজন পুরুষ আছে যার কাছে জীবনের কোনো কিছু শিক্ষা করা লজ্জার ব্যাপার নয়, তিনি হলেন একমাত্র স্বামী। এই জন্য রসুলের দরকার ছিল কিছু নারীকে স্ত্রী বানাইয়া নিজে তাদের স্বামী হইয়া ওই লজ্জাজনক বিষয়গুলি নিজের স্ত্রীদেরকে সরাসরি শিক্ষা দিবেন, শিক্ষা দিয়া এদেরকে রসুলের সহকারী শিক্ষিকা বানাইবেন। আর অন্যান্য যে সমস্ত নারীরা পুরুষ হিসাবে রাসুলের কাছে শিখতে যাওয়া লজ্জা ছিল, ওইগুলি অন্য নারীরা সরাসরি রসুলের কাছে না শিখে রসুলের সহকারী শিক্ষিকা রসুলের স্ত্রীদের কাছে শিখে নেবে এমন একটা প্রয়োজন রসুলের ছিল। সেই প্রয়োজনের তাগিদেও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় বিবি একত্রে রেখেছিল। একটা হইল শারীরিক অধিকার আর একটা হইল শরীয়তের প্রয়োজন। চারের বেশি স্ত্রী রেখেছিলেন নবী যে সমস্ত কারণে, এর একটা কারণ ছিল শারীরিক যোগ্যতা। আগের কথা শুনুন, আছে শারীরিক যোগ্যতা, আরেকটা ছিল শরীয়তের প্রয়োজন। শরীয়তের প্রয়োজনেই রসুলের এতগুলি বিবি দেখার দরকার ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের বিবি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত বিবিগণের মধ্যে আয়েশা ছিলেন সবচেয়ে বেশি মহব্বতের বিবি। আর কুমারী স্ত্রী হিসাবে বিয়ে করেছিলেন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা। অন্যরা বিধবা অবস্থায় বিবাহিত হয়েছিল রাসূলের কাছে, কুমারী অবস্থায় বিয়ে হয়েছিল রাসূলের কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখানেও এমন অনেক কিছু জটিল জটিল সমস্যার সমাধান আছে, যেগুলি সিরাতুন নবীর আলোকে না বুঝলে আধুনিকতার দোহাই দিয়া যারা ইসলাম বিরোধী প্রশ্নগুলি উত্থাপন করে সেইগুলির সমাধান পাবেন না। বর্তমান দুনিয়াতে আধুনিকতার দোহাই দিয়া, সভ্যতার দোহাই দিয়া ইসলামের বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়, এর মধ্যে একটা প্রশ্ন হইল নাবালকা বিবাহ। মেয়েকে নাবালক অবস্থায় বিবাহ দেওয়া ইসলামী শরীয়তের বিধান মতে জায়েজ আছে, দরকারি নয়, জরুরি নয়, সওয়াবের কাজও নয়, শুধু যা অনুমতি আছে। নাবালক অবস্থায় মেয়েকে বিয়া দেওয়া হারাম না হালাল? ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নত নয়, নফলও নয়, মুস্তাহাবও নয়, কিছুই নয়, শুধু অনুমতি আছে। তারও কোন প্রশ্ন নাবালক অবস্থায় মেয়েকে বিয়া দেওয়ার অনুমতি কেন দেওয়া হল? নাবালক অবস্থায় বিয়া দিলে কি এই নারীটা মজলুম হবে না, নির্যাতিত হবে না, ধর্ষিতা হবে না? এই রকমের প্রশ্ন উত্থাপিত হয় বর্তমান যুগে আধুনিকতার দোহাই দিয়া। এর মীমাংসা সিরাতুন নবীর আলোকে ইনশাল্লাহ পাওয়া যায়, পাবেন। সিরাতুন নবী যাচাই করলেই হয়, সিরাতুন নবী বুঝার চেষ্টা করলে হয়, সিরাতুন নবীকে পর্যালোচনা আলোচনা পর্যালোচনা করলেই হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়ে দেওয়া হয়েছিল আয়েশার নাবালক অবস্থায়। নাবালক জেনে শুনেই রাসূল হযরত আয়েশাকে বিয়ে করেছিল, নাবালক জেনে শুনে রাসূল আয়েশাকে বিয়ে করেছিলেন, এবং আয়েশাই ছিলেন হযরত রাসূলের কাছে সবচেয়ে বেশি মহব্বতের বিবি। প্রশ্ন জাগে, নাবালক জেনে শুনে বিয়ে করলেন কেন? দাম্পত্য জীবনের সাথে তো নাবালকের কোনো সম্পর্ক নাই। আপনারা কি বুঝেন? সাধারণ বিবেক মতে দাম্পত্য জীবনের সাথে নাবালকের কোনো সম্পর্ক আছে নাই? দাম্পত্য জীবনের সাথে সম্পর্ক হইল নাবালকের। এই কথাটা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? এই কথাটা বুঝতে অসুবিধা হয়? সহজ কথা, দাম্পত্য জীবনের সাথে নাবালকের কোনো সম্পর্ক নাই, বৈবাহিক জীবনের সাথে নাবালকের কোনো সম্পর্ক নাই, বৈবাহিক জীবনের সাথে সম্পর্ক হল নাবালকের। তাহলে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনেই নাবালক আয়েশাকে বিয়ে করলেন কেন? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইল, সমস্ত বিবিগণের মধ্যে আয়েশা বেশি মহব্বতের বিবি ছিলেন কেন? প্রথম প্রশ্নের জবাব হল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনেই নাবালক আয়েশাকে বিয়ে করেছিলেন যে স্বার্থে রসুলকে চারের বেশি বিবি একত্রে রাখা দরকার ছিল, সেই স্বার্থেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনে শুনেই নাবালক আয়েশাকে বিয়ে করেছিলেন। সেই স্বার্থটা হল উম্মতের নারীদের জন্য নিজের পক্ষ থেকে একদল সহকারী শিক্ষিকা তৈরি করা। উম্মতের নারীদের জন্য নিজের পক্ষ থেকে একদল সহকারী শিক্ষিকা তৈরি করা, নিজে স্বামী হইয়া এদেরকে স্ত্রী বানাইয়া যেন জীবনের কোনো কিছু শিখতে লজ্জা না থাকে, এই অবস্থায় একদল নারীকে বিয়া কইরা বিবি বানাইয়া রসুল নিজের সহকারী শিক্ষিকা তৈরি করা গোটা উম্মতের নারী সমাজের জন্য, সেই স্বার্থে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে জেনে শুনেই নাবালক অবস্থায় বিয়ে করেছিল। কারণ হযরত আয়েশা শিশুকাল থেকে অত্যন্ত বুদ্ধিমতী ছিল, যা রসুলের দৃষ্টি এড়াতে পারেনি। রাসূল বুঝতে পেরেছিলেন উম্মতের যে স্বার্থে আমার অনেকগুলি নারীকে বিবি বানানি দরকার, এই স্বার্থ সবচেয়ে বেশি হাসিল হবে এই নাবালেকা আয়েশাকে বিয়া করে। বুঝে থাকলে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালক জেনে শুনেই আয়েশা, জেনে শুনেই আয়েশাকে বিয়ে করেছিলেন, কোন প্রবৃত্তির তাড়নায় না উম্মতের স্বার্থে? এবার বুঝুন উম্মতের স্বার্থটা কেমন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবিগণের মধ্যে আয়েশা ছিলেন বেশি মহব্বতে, এখানেও কেউ কল্পনা করতে পারে। অন্যরা বিবাহ, অন্যরা বিধবা অবস্থায় রসুলের কাছে বিয়া বসতেন, এই জন্য বিধবা না বিবিদের প্রতি, বিধবা অবস্থায় যাদের বিয়ে করেছেন তাদের প্রতি মনের আকর্ষণ স্বাভাবিকই মানুষের কম থাকে। কুমারী অবস্থায় বিয়া করলে ওই বিবির প্রতি স্বাভাবিকই মানুষের মনের আকর্ষণ থাকে। কিন্তু এটা কি শরীয়তের ব্যাপার না স্বভাবগত ব্যাপার? রসুল কি স্বভাবের তাড়নায় বিয়ে করেছিলেন না শরীয়তের সাথে? সুতরাং অন্য নারীরা বিধবা হওয়ার কারণে তাদের প্রতি রসুলের মহব্বত অপেক্ষাকৃত কম, আর আয়েশা কুমারী অবস্থায় বিয়া হওয়ার কারণে রসুলের মহব্বত অপেক্ষাকৃত বেশি ছিল, এই ধারণা করাটাও রসুলের সাথে বেয়াদু বিছাড়া কিছু নয়। কাজেই আয়েশাকে রসুল বেশি মহব্বত কেন করতেন? কুমারী হওয়ার কারণে না অন্য কোনো কারণ আছে? এবার অন্য কারণটা বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন একদিন একটা মাসআলা নিয়া তাদের দুইজনের মধ্যে দ্বিমত হইয়া গেল, এবং মাসালাটা দাম্পত্য জীবন সংক্রান্ত, মাসালাটা নারী পুরুষ সংক্রান্ত, যা কোন পুরুষের পক্ষে কোন নারীর সাথে, কোন নারীর পক্ষে কোন পুরুষের সাথে আলোচনা করা অলজ্জার ব্যাপার। এমন একটা মাসালা নিয়া হযরত উমরের মধ্যে আর হযরত আবু হুরায়রার মধ্যে মতভেদ হইয়া গেল। মাসালাটা ছিল সহবাস শুরু করার সাথে সাথেই গোসল বরজত, না সহবাস সমাপ্ত হইলে পরে গোসল বরজত, এই মাসাল। বাংলায় এই ভাষাই বলতে হয়, হাদিসে সাকার কিতাবে যেই ভাষায় বলা হয়েছে হুবহু সেই ভাষায় তর্জমা করাটাও বাংলায় আমি মনে করি পুরাপুরি শালীনতা রক্ষা করার মতো নয়, যেহেতু লজ্জাজনক ব্যাপার। এই জন্য আমরা যতটুকু পারি সতর্কতামূলক ভাষায় সামলাইয়া, সামাল দেওয়ার মতো ভাষায় আলোচনা করি। সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হইয়া যায়, না সহবাস সমাপ্ত হওয়ার মাধ্যমে গোসল ফরজ হয়, এই বিষয় নিয়া উমরের মধ্যে আর আবু হুরায়রার মধ্যে মত বিরোধ হইল। পার্থক্য কি? কারো মানে আপনাদের কারো মানে প্রশ্ন দেখতে পারে, পার্থক্য কি? হ্যাঁ, একটা পার্থক্য আছে। একজন লোক সহবাস শুরু করেছিল, ঘটনাচক্রে সহবাস সমাপ্ত করতে পারল, কাজেই এই লোকটার উপর সহবাস শুরু করার দ্বারা যদি গোসল ফরজ হয় তাহলে এই লোকটার জন্য গোসল ফরজ হয়েছে, আর সহবাস সমাপ্তির মাধ্যমে যদি গোসল ফরজ হয় তাহলে এই লোকটার জন্য গোসল ফরজ হয়েছে না? কাজে মতভেদের একটা ফলাফল আছে কি নাই? ফলাফল আছে। কাজেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আর হযরত আবু হুরায়রার মধ্যে এই বিষয়টা নিয়ে যখন মতবিরোধ হইল, উমর বলতেছেন আমি রসুলের কাছ থেকে নিজের কানে শুনেছি রাসুল বলেছেন সহবাস শুরু করার সহবাস সমাপ্তির মাধ্যমে গোসল ফরজ হয়, ইন্নামাল মা উবিল মা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও নিজের কানে শুনেছি আল্লাহর রাসুল বলেছেন সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়, কাজে আমি রসুলের কাছ থেকে যা শুনেছি এর বিপরীতে আপনার কথা মানতে রাজি নই। উমর বলেন আমিও রসুলের কাছ থেকে নিজের কানে শুনেছি এর বিপরীতে তোমার কথা মানতে রাজি নই। মতবিরোধ মীমাংসার পথে গেল না অমীমাংসিত রইল, অমীমাংসিত। এমত অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতবিরোধ মীমাংসার জন্য একটা প্রস্তাব দিলেন, বললেন দেখো এটা তো স্বামী স্ত্রী সংক্রান্ত ব্যাপার, দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত, আর রাসুলের ঘরে আমার এক মেয়ে আছে রাসুলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসুল হইলেন স্বামী আর আমার মেয়ে হাফসা হইল রাসুলের স্ত্রী, সুতরাং নিশ্চয়ই আমার মেয়ে হাফসা রাসুলের কাছ থেকে এই এই ব্যাপারে মীমাংসা শিখে থাকবে, সুতরাং তুমি আমি মত বিরোধ করে লাভ নাই। রাসুলের বিবি আমার মেয়ে হাফসার কাছে যাই, আবু হুরায়রা রাজি হলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন এর সুষ্ঠু মীমাংসা আপনারা আমার কাছে পাবেন না, আমার এই মাসালার সুষ্ঠু মীমাংসা আমার জানা নাই। আপনারা সুষ্ঠু মীমাংসা পেতে হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যান। বুঝে থাকে বলুন, হাফসাও রসুলের বিবি, আয়েশাও রসুলের বিবি। আর এমন একটা মাসালা নিয়ে তাদের ব্যাপারে দিমত হইল, যেটা সমষ্টি সংক্রান্ত ব্যাপার, যেটা দাম্পত্য জীবন সংক্রান্ত ব্যাপার। উমর প্রস্তাব দিলেন, রসুলের স্ত্রী আছে আমার মেয়ে হাফসা, চলো তার কাছে যাই। হইল কি মীমাংসা? সেখানে হইল না, বরং তিনি নিজের পরামর্শ দিলেন, আয়েশার কাছে যাও। শেষ পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আয়েশা বললেন, উমর আপনি যে বলেছেন, রসুল বলেছেন, নিজের কানে শুনেছেন, এটাও ঠিক। আর আবু হুরায়রা যে কথা বলেছেন, রাসূল বলেছেন, আবু হুরায়রা নিজের কানে শুনেছেন, সেটাও ঠিক। তবে উমর আপনি যেই কথাটা বলেছেন, রাসূল বলেছেন যে সহবাস সমাপ্তির মাধ্যমে গোসল ফরজ হয়, শুরু করার সাথে সাথে গোসল ফরজ হয় না, এই এই কথাটা আল্লাহ রাসূল প্রথম প্রথম বলেছিলেন অস্থায়ী বিধান হিসাবে, সাময়িক ভাবে কিছুদিনের জন্য। এই অস্থায়ী বিধানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে স্থায়ী বিধান দিয়া আল্লাহ রাসূল বলেছেন যে এখন থেকে আর সহবাস সমাপ্তির মাধ্যমে নয়, এখন থেকে কিয়ামত পর্যন্ত সহবাস শুরু করার মাধ্যমে এই গোসল ফরজ হয়ে যায়। সুতরাং উমর, আপনার বর্ণিত হাদিসটাও রসুল বলেছিলেন, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। আবু হুরায়রার বর্ণিত হাদিসটাও রসুল বলেছেন, এটার মেয়াদ কিয়ামত পর্যন্ত বলবৎ। বুঝে থাকলে বলুন তো, আবু হুরায়রা এবং উমরের মধ্যকার বিতর্কিত বিষয়ের মীমাংসা হলো রসুলের বিবি হাফসার কাছে না রসুলের বিবি আয়েশার কাছে। এবার বুঝে থাকলে বলুন তো, রসুল যে স্বার্থে নয় বিবি একত্রে রেখেছিলেন, কোন স্বার্থে? শরীয়তের স্বার্থে। এই স্বার্থটা সবচেয়ে বেশি হাসিল হয়েছিল কোন বিবির দ্বারা? এই জন্য হযরত রসুল একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। এবার বলেন, আয়েশাকে কুমারী অবস্থায় বিয়া করার কারণে বেশি মহব্বত করতেন, না যে স্বার্থে বিয়া করেছিলেন সেই স্বার্থ বেশি হাসিল হওয়ার কারণে বেশি মহব্বত করতেন? কথার একটা সহজ উদাহরণের মাধ্যমে আমি বুঝাবার চেষ্টা করি। যারা কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তারা খুব সহজে বলবে, যারা কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তারা সহজে বলবেন, একটা ক্লাসের মধ্যে যতজন ছাত্রকে তিনি পড়ান, যে তিনি শিক্ষা দেন, এর মধ্যে যেই ছেলেটা ফার্স্ট বয়, যে ছেলেটার রুল নম্বর এক, যে ছেলেটা অন্যান্য সঙ্গী সাথী দেখছে লেখাপড়া বেশি ভালো পারে, শিক্ষক ওই ছেলেটাকে অন্য ছেলেদের সমান আদর করে না বেশি করে? কোন স্বার্থ? ব্যক্তিগত স্বার্থ না বিদ্যা প্রসারের স্বার্থ? বিদ্যা প্রসারের স্বার্থ। এটা কুপ্রবৃত্তির সাথে এর কোনো সম্পর্ক নাই, এটা একমাত্র স্বার্থহীন ভাবে যারা বিদ্যাকে প্রসার করতে চায় তাদের সাথেই সম্পর্ক। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমাকে গোটা উম্মতের উস্তাদ রূপে প্রেরণ করা হয়েছে, আমি সমস্ত উম্মতের উস্তাদ। আর উম্মতের নারীদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য ছাত্রী বানাইয়া রাসুল যে সমস্ত মেয়েদেরকে বিয়া করেছিলেন, এই সমস্ত মেয়েদের মধ্যে রাসুলের শিক্ষা গ্রহণ করার মধ্যে এক নম্বর কে ছিলেন? তাহলে হযরত সমস্ত বিবিরা হলেন রাসুলের ছাত্রী, আর হযরত আয়েশার রুল নম্বর হইল এক। হযরত আয়েশার রুল নম্বর হইল এক, রাসুল হইলেন উস্তাদ, বিবিরা হইল ছাত্রী, আর আয়েশার রুল নম্বর এক। আপনারা কোন ক্লাসে লেখাপড়া করাইলে যে কারণে রুল নম্বর যে ছাত্রটার এক, ওই ছাত্রটাকে যে কারণে বেশি আদর করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই কারণেই হযরত আয়েশাকে বেশি মহব্বত করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিবিদের চেয়ে বেশি মহব্বত করার এই হলো কারণ। এখানে আরেকটা জটিল প্রশ্ন আছে, আগেই বলা হয়েছে একাধিক বিয়া করা তাদের জন্য জায়েজ যারা সকল বিবিকে সমান দৃষ্টিতে দেখতে পারে। রাসুল যদি আয়েশাকে অন্য বিবির থেকে বেশি মহব্বত করে থাকেন তাহলে সমান দৃষ্টিতে দেখলেন কোথায়? প্রশ্ন জাগে কিনা? জাগে না। এই প্রশ্ন রাসুলের অন্তরে জেগেছিল, এই প্রশ্ন রাসুলের অন্তরে জাগছিল। রাসুল আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এটা আমার ইচ্ছাকৃত ব্যাপার নয়, যা স্বভাবগত ব্যাপার। বলুন তো, উস্তাদ থেকে বেশি আদর করে, ইচ্ছাকৃত ভাবে না স্বভাবগত ভাবে? স্বভাবগত ভাবে। এটা আমার ইচ্ছাকৃত ব্যাপার নয়, এটা স্বভাবগত ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। স্বভাবগত কারণে যদি এক বিবির প্রতি মনের আকর্ষণ বেশি থাকে, সেটা অপরাধ হবে না, কিন্তু সময় দিতে হবে সমান, খানা দিতে হবে সমান মূল্যের, কাপড় দিতে হবে সমান মূল্যের, বাসস্থান দিতে হবে সমান মানের। তাহলে সকল বিবির সাথে সাম্য রক্ষা করতে হবে মনের আকর্ষণের ব্যাপারে না সময়ের ব্যাপারে, কাপড়ের ব্যাপারে, খুরাকের ব্যাপারে, বাসস্থানের ব্যাপারে? কোন ব্যাপারে? মনের আকর্ষণের ব্যাপারে না। মনের আকর্ষণ কারো কন্ট্রোলে নয়, মনের আকর্ষণ কারো কন্ট্রোলে থাকে না, কারো নিয়ন্ত্রণে থাকে না। একজন পুরুষের যদি দুইজন স্ত্রী থাকে আর একজন স্ত্রীর প্রতি মনের আকর্ষণ বেশি থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা হয়ে গেছে। কিন্তু মনের আকর্ষণ বেশি থাকার কারণে তাকে সময় বেশি দেওয়া যাবে না, মনের আকর্ষণ বেশি থাকার কারণে তার কাছে বেশি সময় কাটানো যাবে না, তাকে বেশি দামের কাপড় দেওয়া যাবে না, তাকে বেশি মানের খানা দেওয়া যাবে না, তাকে বেশি মূল্যের বাড়ি দেওয়া যাবে না। বাড়ি দিতে হবে উভয় বিবিকে সমান মূল্যের, খানা দিতে হবে উভয় বিবিকে সমান দামের, পোশাক দিতে হবে উভয় বিবিকে সমান দামের, সময় দিতে হবে উভয় বিবিকে সমান সমান। এই চার ক্ষেত্রে একাধিক বিবির মধ্যে সাম্য রক্ষা করতে হবে। অন্তরের আকর্ষণ বেশি হওয়া এটা কোনো মানুষের নিয়ন্ত্রণে নয়, এই কারণে উম্মতের জন্য যেমন এটা ক্ষমা, রসুলের জন্য সেটা ক্ষমা। কথা বুঝলেন কিনা দেখুন। এবারে আরেক জটিল প্রশ্নের জবাব, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কাজ আছে যে কাজগুলির অনুকরণ করার ক্ষমতাই আমাদের নাই, রাসূলের জীবনে এমন কাজ আছে যে কাজের অনুকরণ করার অনুমতি আমাদের নাই। রাসূল একত্রে নয় বিবি রেখেছিলেন, আমরা ইচ্ছা করলে বিয়া একদিনে নয়টা করতে পারি না, কি বলেন? পারি, কিন্তু আল্লাহ পক্ষ থেকে অনুমতি নাই। যার কাজের অনুকরণ করার ক্ষমতা নাই অথবা ক্ষমতা আছে অনুমতি নাই, তার মধ্যে আমাদের কি আদর্শ আছে? এই প্রশ্নটার জবাব আমি আজকে আপনাদের দিতে চাই, এই প্রশ্নটার জবাব দিতে চাই উদ্দেশ্যমূলকভাবে। যে রাসূলের জীবনে এমন বহু কাজ আছে যেগুলি অনুকরণ করার ক্ষমতাই আমাদের নাই, যে রাসূলের জীবনে এমন কাজও আছে যে কাজগুলি ইচ্ছা করলে আমরা অনুকরণ করতে পারি কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই, সেই রাসূলের মধ্যে যে আল্লাহ বলেছেন আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, সরাসরি রাসূলের সত্তাকেই আদর্শ বলেননি, বলেছেন রাসূলের মধ্যে আদর্শ রয়েছে, সরাসরি রাসূলের সত্তাকেই যদি আদর্শ বলা হইতো তাহলে রসুলের সকল কাজই অনুকরণীয় হইত, সরাসরি রাসূলের সত্তাকেই যদি আদর্শ বলা হইতো তাহলে রসুলের সকল কাজই কি হইতো? অনুকরণীয় হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলই তোমাদের জন্য আদর্শ বলেননি, বলেছেন রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য আদর্শ। এখান থেকে বিতর্ক হয়ে গেল যে রসুলের যে কাজ অনুকরণ করার ক্ষমতা আমার নাই সেই কাজের জন্য আল্লাহ রাসূলের মধ্যে আমাদের আদর্শ আছে বলেননি, যে কাজ রসুলের যে কাজ আমরা অনুকরণ করতে পারি কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই সে কাজের জন্য আল্লাহ রসুলের মধ্যে আমাদের আদর্শ আছে বলেননি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে বলেছেন রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে কোন কাজের ব্যাপারে, এই কোন কাজের ব্যাপারে, এই প্রশ্নের জবাবটা অতি সহজে বুঝে আসবে আয়াতের শানে নুজুলটা বুঝে আসছে। আমি আয়াত পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াত হইল সূরা আহজাবের আয়াত। আহজাব নামে একটা যুদ্ধ হয়েছিল, কোরআনের ভাষায় এই যুদ্ধটার নাম আহজাব যুদ্ধ। আহজাব শব্দের অর্থ বহুজাতিক বাহিনী, বহুজাতিক বাহিনীর যুদ্ধ। ইসলামের ইতিহাসে যুদ্ধটার নাম খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে শত্রু বাহিনীর হামলা মোকাবেলা করার জন্য আল্লাহর রাসূল খন্দক খনন করেছিলেন, পরিখা খনন করেছিলেন, গর্ত খনন করেছিলেন। এই জন্য এই যুদ্ধটার দুই নাম, কুরআনের ভাষায় যুদ্ধটার নাম আহজাবের যুদ্ধ আর ইতিহাসের ভাষায় যুদ্ধটার নাম খন্দকের যুদ্ধ। এই যুদ্ধটা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন ছিল, ছিল শত্রু বাহিনীর হামলা মোকাবেলা করার জন্য। রাসুলের সাথে খাঁটি ইমানদার সাহাবাগণ তো ছিলেন, একদল ভেজাল ইমানের দাবিদার মুনাফিকরাও ছিল। সাহাবায়ে কেরাম যারা খাঁটি ইমানদার ছিলেন তারা রাসুলের নির্দেশে স্বতঃস্ফূর্ত ভাবে খন্দক খননে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু মুনাফিকরা যখন দেখল, এখনো যদি আমরা রাসুলের সাহাবি হিসাবে নিজেদের পরিচয় দেই, এখনো যদি নিজেদের মুসলমান হিসাবে পরিচয় দেই, এখনো যদি নিজেদের মুমিন হিসাবে পরিচয় দেই, তাহলে এই কঠিন কাজ খন্দক খননের কাজে অংশগ্রহণ করতে হবে। আর যদি আমরা এখন পরিচয় দিয়ে ফেলি যে আসলে আমরা মুসলমান নই, তাহলে মুনাফিক হিসাবে রাসুলের কাছে ধরা পড়তে হবে। আমরা আসলে মুসলমান না বললে মুনাফিক হিসাবে ধরা পড়ে যাব, আর মুসলমান আসি দাবিতে অটল থাকলে এই কঠিন কাজে অংশ নিতে হবে। এই উভয় সংকট এড়াবার জন্য এই মুনাফিকেরা রাসুলের দরবারে গিয়া বাহানা করতে লাগলো। কেউ বলতে লাগলো আমার বাড়িতে কোনো পুরুষ নাই, শুধু মেয়ে লোক, মান ইজ্জত বিনষ্ট হওয়ার আশঙ্কা আছে। কেউ বলতে লাগলো আমার ঘরে পাহারা দেওয়ার মতো কেউ নাই, লোকে আমার ঘরের সম্পদ চুরি করে নিয়ে যাওয়ার আশঙ্কা আছে, সুতরাং আমাদেরকে এই যুদ্ধের দায় দায়িত্ব থেকে রেহাই দিয়ে দেয়। অথচ হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে খন্দক খোদার আদেশও করেছিলেন, নিজেও খন্দক খোদার কাজে অংশগ্রহণ করেছিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিজে কুদাল হাতে নিয়ে খন্দক খননের কাজ করেছিলেন। এমনকি রাসুল যে খন্দক খুঁদেছিলেন, রাসুলের কুদালের আগাতে আগাতে উড়ন্ত ধুলাবালুর দ্বারা রাসুলের শরীর মুবারক আবৃত হয়ে গেছিল। বুঝে থাকলে বলুন, খন্দক খুদার জন্য রাসুল নিজে খন্দক খুদার কাজে অংশগ্রহণ করেছিলেন কিনা, অন্যান্য মুসলমানদেরকে ওই কাজটা করার জন্য আদেশ করেছিলেন কিনা, এর থেকে রেহাই পাওয়ার জন্য বাহানা তালাশ করছিল কারা? মুনাফিকরা। এই উপলক্ষে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে সমস্ত লোকেরা পরকালের চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তি চায়, যে সমস্ত লোকেরা আল্লাহ সন্তুষ্টি চায়, যে সমস্ত লোকেরা সদা সর্বদা আন্তরিকতার সাথে আল্লাহকে স্মরণ রাখে, তারাই পারবে রসুলের আদর্শ গ্রহণ করতে। যারা পরকালীন শান্তি মুক্তি চায় না, যারা আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টি চায় না, যারা সদা সর্বদা আল্লাহর জিকির করে না শুধু মানুষকে দেখাবার জন্য যে আমি একজন জাকির ইনের অন্তর্ভুক্ত, এই জন্য মানুষকে দেখাইয়া লোক দেখানো জিকির করে, এরা মুনাফিক, এদের রসুলের মধ্যে আদর্শ আছে, কিন্তু মুনাফিকরা গ্রহণ করতে পারবে না, গ্রহণ করতে পারবে মুমিন মুসলমানেরা। এই হলো আয়াতের সারম। এই আয়াতের শানে নুজুল থেকে পরিষ্কার হয়ে গেল যে রাসুলের জীবনের কোন কাজ আমাদের জন্য অনুকরণীয়, যে কাজ রাসুল নিজেও করেছেন, উম্মতকেও করার প্রেরণা দিয়েছেন। যে কাজ রাসুল নিজেও করেছেন, উম্মতকেও করার প্রেরণা দিয়েছেন, সেই কাজের বেলায় রাসুল মোদের আদর্শ, রাসুলের সেই কাজ গোটা উম্মতের জন্য অনুকরণীয় অনুসরণীয়। এবার বলুন তো, রাসুল শিশুকালে উলঙ্গ হননি, এটা রাসুলের কাজ, রাসুল এই কাজটা করছেন যে উলঙ্গ হইছেন না, উম্মতকেও কি শিশুকালে উলঙ্গ না হইতে বলছেন? সুতরাং এই কাজের, এই কাজ উম্মতের জন্য অনুকরণীয় নয়। রাসুল একত্রে নয় বিবি রেখেছেন, উম্মতকেও কি চারের বেশি বিবি রাখার অনুমতি দিয়েছেন? সুতরাং রাসুলের এই কাজ উম্মতের জন্য অনুকরণীয় নয়। রাসুল নিজেও যুদ্ধ করেছেন, উম্মতকেও যুদ্ধ করতে বলেছেন, সুতরাং যে কাজ রাসুল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজের জন্য রাসুল আমাদের অনুকরণীয়। যে কাজ নিজে করেছেন, উম্মতকে বলেননি, সেই কাজের জন্য রাসুল আমাদের অনুকরণীয় নয়। প্রশ্নের জবাব পরিষ্কার হইল কিনা দেখুন। তাহলে রাসুলের জীবনের সকল কাজই উম্মতের জন্য অনুকরণীয় না? যে কাজ নিজে করার সাথে সাথে উম্মতকেও প্রেরণা দিয়েছেন সেই কাজের জন্য, শুধুমাত্র সেই কাজের জন্য। এবার বলুন, রাসুল দৈনিক ফাজ বেলা নামাজ আদায় করেছেন কিনা, উম্মতকেও করতে বলেছেন কিনা, রাসুল রমজানে রোজা রেখেছেন কিনা, উম্মতকেও রাখতে বলেছেন কিনা, রাসুল কুরআন তেলাওয়াত করেছেন কিনা, উম্মতকেও তেলাওয়াতের প্রেরণা দিয়েছেন কিনা। তাহলে রাসুলের জীবনের কোন কাজগুলি উম্মতের জন্য আদর্শ, রাসুলের জীবনের কোন কাজগুলি উম্মতের জন্য অনুকরণীয়? যে কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। যে কাজ নিজে করেছেন, উম্মতকে করতে বলেননি, সেই কাজের জন্য রাসুল অনুকরণীয় ন। এইটুকু কথা বুঝে আসলে? যদি কেউ বলে শুধু রসুলকে আদর্শ মানব, সাহাবায়ে কেরামকে আদর্শ মানব না, তাদের কথার জবাব হয়ে যায়। রসুলকে আদর্শ মানবা কিভাবে? কাউকে আদর্শ মানার মানে কি তার কোনো কাজের অনুকরণ করব, কোনো কাজের অনুকরণ করব না, এই কি আদর্শ মানার অর্থ? রসুলের আদর্শ মানবা কিভাবে? রসুল শিশুকালে উলঙ্গ হয়েছেন না, তুমি উলঙ্গ না হইয়া শিশুকাল কাটাইবা কিভাবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ঘটনা ঘটেছে, বহু কাজ জীবনে করেছেন যেগুলি তোমার কোনো ক্ষমতাই নাই, সুতরাং তুমি সদা সর্বদা রসুলকে অনুসরণ করবা কিভাবে? কাজে কাজেই রাসুলের কোন কাজ উম্মতে অনুসরণ অনুকরণ করবে আর কোন কাজ করবে না, এইটা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরাম মাপকাঠি। রাসুলের যে কাজ সাহাবায়ে কেরাম অনুকরণ করেছিলেন সেই কাজই উম্মতের জন্য অনুকরণীয়, রাসুলের যে কাজ সাহাবায়ে কেরাম অনুকরণ করেননি সেই কাজ উম্মতের জন্য অনুকরণীয় নয়। কথা বুঝতে পারছেন কি না? যদি আপনি বলেন আল্লাহর রাসূলের মধ্যে এবং তার সাহাবাগণের মধ্যে আদর্শ আছে বলেননি, শুধু রাসূলের মধ্যে আদর্শ আছে বলেছেন, আপনারা টানাহেচড়া করে সাহাবাগণকে জড়ান কেন? এই প্রশ্ন যদি আপনার মনে আসে তাহলে প্রশ্নের জবাবে বলতে চাই, কুরআন শরীফ এক আয়াতে সমাপ্ত না, অনেক আয়াত আছে। এখানের আয়াতে রসুলকে আদর্শ বলা হয়েছে, আর এক আয়াতে সরাসরি সাহাবায়ে কেরামকে মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে। সেই আয়াতে আল্লাহ বলেন, বা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদি তাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক। হে আমার নবীর সাহাবাগণ, তোমাদের ইমানকে মাপকাঠি বানাইয়া নিজেদের ইমানের গ্রহণযোগ্যতা যাচাইয়ে যারা রাজি হবে তাদের ইমান আল্লাহর কাছে কবুল হবে। নিজেদের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা গ্রহণযোগ্য না এটা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামের ইমানকে যারা মাপকাঠি মানতে রাজি হবে না, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী থাকবে। এবার যে আয়াতে আল্লাহ রাসূলকে আদর্শ বলেছেন সেই আয়াত মানবেন, আর যে আয়াতে সাহাবায়ে কেরামকে মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে সেই আয়াত মানবেন না? তাহলে ও সব আয়াত মানলে সারমর্ম কি দাঁড়ায়? রাসূলও অনুসরণীয় আদর্শ, সাহাবায়ে কেরামও অনুসরণীয় আদর্শ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে রাসূল এবং সাহাবায়ে কেরাম, রাসূলের সুন্নত এবং সাহাবাগণের জামাত, এই দুইটা আদর্শ বরণ করার মাধ্যমে সত্যিকারের অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।